আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা একটা আলোচনা চালিয়ে যাচ্ছিলাম, যে আলোচনায় আমরা দেখছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন ব্যক্তির জন্য বলেছেন, কোন কোন মুসলিমের জন্য বলেছেন যে সে আমার দলভুক্ত নয়, আমার উম্মত, কিন্তু সে আমার উম্মতের দলভুক্ত নয়। এরকম অনেক লোকের কথা আপনাদের কাছে বলা হয়েছিল, আর মোটামুটি দশ জনের ব্যাপারে বলা হয়েছিল। আজকে এগারো নম্বর লোক হচ্ছে, শোকের সময় অস্বাভাবিক আচরণ যে করে সেই ব্যক্তি। মানুষের বিপদ আপদ আসে, মানুষের মানে আত্মীয় স্বজন কেউ মারা গেলে এই যখন শোক হয়, এই শোকের সময়ে অস্বাভাবিক আচরণ করলে পরে সে ব্যক্তি নবী সাল্লাহ আসলামের উম্মতের দলভুক্ত নয়। আত্মীয় বিয়োগে অনেক মানুষ ধৈর্য ধারণ করতে পারে না, ফলে অধৈর্য হয়ে এমন আচরণ করে যা স্বাভাবিক নয়। যেমন চুল ছেড়ে, চুল ছেড়ে, কাপড় ছেড়ে, পরিহিত কাপড় ছেড়ে, মাথায় মারে, গালে থাপ্পড় মারে, বুকে থাপ্পড় মারে, মাথায় মারে। আসলে এমন আচরণ সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসী কোন মুসলিমের হওয়া বাঞ্ছনীয় নয়। তার মানে কি, যে তোমার তকদিরে আল্লাহ তাআলা এটা লিখেছিলেন বা তোমার এটা হওয়ার ছিল, হয়েছে, অথচ তুমি তকদিরে রাজি নও। অথচ আমাদের উচিত কি, তকদিরে রাজি থাকা। আল্লাহ তাআলা যেটা চেয়েছেন, যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন, কিন্তু আপনি এইসব করে বুঝাতে চাইছেন যে এটা ঠিক হল না, এটা ঠিক হল না, কেন আমার হল, ইত্যাদি ইত্যাদি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান হালাকা ওয়ামান সালাকা ওয়ামান খারাকা। সে আমার দলভুক্ত নয় যে শোকের সময় মাথা নেড়া করে। দেখেছেন অনেক সময় শোকের সময় কি করে, মাথা নেড়া করে, কিন্তু আমাদের মুসলিমদের কেউ করে বলে জানি না, কিন্তু অমুসলিমদের করে, শোকের সময় মাথা নেড়া করে, মাতম করে ও কাপড় ছেড়ে। মাতম করা দেখেছেন, শিয়াদের, শিয়াদের বুকে চাপড়ে চাপড়ে মাতম করা, এরকম বহু মহিলা আছে যারা মাতম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। সে আমাদের দলভুক্ত নয় যে শোকের সময় গালে আঘাত করে, বুকে কাপড় ছেড়ে এবং জাহিলিয়াতে ডাকের ন্যায় ডাক ছাড়ে। যেমন বর্তমানে শিয়ারা মুর্শিয়া গাইছে, করছে ও করছে, এমনি বহু মহিলা আছে, পুরুষদের মধ্যে জানি না, মহিলারা ইনিয়ে বিনিয়ে কান্না করে, মাতম করে, আর সেই রোলের সাথে তারা মিলিয়ে মিলিয়ে কান্না করে, উচ্চস্বরে চিৎকার করে। তো এই শ্রেণীর মানুষদের জন্য, বিশেষ করে যারা কাপড় ছেড়ে চুল ছেড়ে, তাদের জন্য বলা হয়েছে তারা আমার উম্মতের দলভুক্ত নয়। ১২ নম্বর ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি ছিনতাই বা ডাকাতি করে। ছিনতাই আর ডাকাতি, ছিনতাই আর ডাকাতি আর চুরির মাঝে পার্থক্য কি? চুরি হচ্ছে গোপনে গিয়ে অপরের মাল নিয়ে যাওয়া বা চুরি করা যাকে বলে, আর ডাকাতি বা ছিনতাই হচ্ছে প্রকাশ্যে, প্রকাশ্যে বাড়িতে ঢুকে আপনার সামনে আপনার কাছ থেকে চাবি চেয়ে আপনাকে হুমকি দিয়ে আপনার সামনে আপনার পকেট থেকে আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া, জোর করে ছিনিয়ে নেওয়া হচ্ছে ডাকাতি। কোনটা বেশি বড়, চুরি বেশি বড় না ডাকাতি বেশি বড়? হ্যাঁ, ডাকাতি বেশি বড়, ডাকাতিতে অস্ত্র থাকে এবং তার আরো বেশি ক্ষতি হয়। ইমান থাকতে মুমিন চোর হতে পারে না, জানেন যে ইমান থাকতে মুমিন চোর হতে পারে না, মুমিন সারাবি বা মাতাল হতে পারে না। তেমনি প্রকাশ্যে অপরের মাল ছিনিয়ে নেওয়া মুসলিমের আচরণ হতে পারে না, কারণ মুসলিম জানে, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। প্রত্যেক মুসলিমের রক্ত, মাল এবং তার মর্যাদা অপর মুসলিমের উপরে কি, হারাম, এটা হরণ করা যাবে না। এত সত্ত্বেও যে ছিনতাই করে সে মুসলিমদের দলভুক্ত নয়, যে ডাকাতি করে সে মুসলিমদের দলভুক্ত নয়, কোন মুসলিম ডাকাত হতে পারে না। যদিও বহু মুসলিমদের নাম দেখবেন ডাকাতিতে আছে এবং মুসলিম অমুসলিম মিলে দল করে ডাকাতি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইনতাহাবা নুহবাতান মাশহুরা ফালাইসা মিন্না। যে ব্যক্তি প্রকাশ্যভাবে ছিনতাই করে করবে সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, ছিনতাই করা যাবে না। বেশ, ১৩ নম্বর হচ্ছে পরের জিনিসকে নিজের বলে দাবি করা। জেনে শুনে আপনি জানেন যে এটা আপনার নয়, আপনি দাবি করলেন যে এটা আমার, তাহলে এই ব্যক্তি উম্মতে সামিল থাকতে পারে না, মুসলিম না পরের মাল চুরি করতে পারে, আর নাই পারে পরের জিনিসকে নিজের বলে দাবি করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লাইসা মিন রাজুলিন ইদ্দাআ লিগাইরি আবি ওয়া হুয়া ইয়ালামুহু ইল্লা কাফার, যে কোন ব্যক্তি জ্ঞাতসারে অন্যকে নিজের বাপ বলে দাবি করে সে কুফরি করে। দেখেন, অন্যকে নিজের বাপ বলে দাবি করা আর অপরকে বাপ বলা দুটো কিন্তু এক না, তাই না? অনেক পার্থক্য আছে। নিজেকে বাপ বলে দাবি করা মানে নিজের বাপকে অস্বীকার করছে, মাকে ব্যভিচারিণী বানিয়ে অন্যকে বলছে ওইটা আমার বাপ, এ আমার বাপ নয়, এইটা হচ্ছে কুফরি, এর জন্য জান্নাত হারাম। কিন্তু যদি শ্বশুরকে আব্বা বলা হয় কিংবা চাচাকে আব্বা বলা হয় কিংবা কোন মানে পিতৃস্থানীয় ব্যক্তিকে আব্বা বলা হয়, যেমন এখানে ইবনে বাজকে এখানে সৌদি লোকেরা কি বলে, ওয়ালেদ বলে বা আব্বা বলে, এতে কোনো সমস্যা আছে? এতে সমস্যা নেই। সম্মানের জন্য শাশুড়িকে মা বলা বা খালা আম্মা বলা, আম্মা জাম্মা বলা হচ্ছে, এতে কোনো সমস্যা হয় না। পরের ছেলেকে বেটা বলা যাবে? পরের ছেলেকে বেটা বলা যাবে, পরের ছেলেকেও বেটা বলা যাবে। আপনার নিজের বেটা বেটা, কিন্তু পরের ছেলে হচ্ছে বেটা তুলল বেটা, এটা তো আমার সমান সমান না। সুতরাং এতে সমস্যা নেই। এখানে অনেকে মনে করে পরের বাপকে বাপ বলা যাবে না মানেই হচ্ছে যে আব্বা কাউকে বলা যাবে না, এটা বলা ঠিক না, ইত্যাদি না। এটা উদ্দেশ্য কিন্তু আলাদা। যে ব্যক্তি এমন কিছু দাবি করে, ওমান ইদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না, আর যে ব্যক্তি এমন কিছু দাবি করে যা তার নয়, সে আমার দলভুক্ত, সে আমাদের দলভুক্ত নয়। মোবাইলটা আমার, জোর করে বলছে না এটা আমার, তাই না? এমনি পাড়াগ্রামে দেখবেন হাঁস মুরগি নিয়ে ঝামেলা হয়, ছোট ছোট ছোট যখন হাঁসের ডিম কি বলে আপনার বাচ্চা হয়, অনেকগুলো করে বাচ্চা হয়, তখন কারো বাচ্চা নষ্ট হয়ে গেছে, তখন ও বলে আমার বাচ্চা, ও বলে আমার বাচ্চা, অনেকে রং লাগায়, অনেক অনেক কিছু করে, কিন্তু অনেক সময় গোলমাল হয়ে যায়। তো ওই নিয়ে জেনে শুনে যদি কেউ দাবি করে তাহলে বুঝতেই পারছেন। একটা ঘটনা আছে সুলাইমান আলাইহিসসালামের জামানাতে, একটা ঘটনা আছে যে এক মহিলা, দুই মহিলা আর কি, দুই মহিলাতে একটা ছেলে নিয়ে দাবি করছিল, এই ছেলেটা আমার, মানে দুটো ছেলে ছিল, কিন্তু একটা ছেলে সম্ভবত বাঘে খেয়ে নিয়েছিল, নেকড়ে বাঘে। তবে যে বাচ্চাটা ছিল তার জন্য দুই মহিলাই বলছে আমার বাচ্চা। তখন বাদশাহ সুলাইমান বললেন ঠিক আছে, যে কার বাচ্চা দেখা যাক, তোমাদের তো দুজনেই বাচ্চা বলছো, তো বাচ্চাটাকে ভাগ করে দিই, আধা আধি করে, তোমার যার হবে সে নেবে। এবার যার আসলে বাচ্চা সে বলছে না না না, বাচ্চার মারার দরকার নেই, ওকে আপনি দেন। তখন বললে তাহলে এই বাচ্চা এরই, এনে এরকম একটা ঘটনা আছে। তো এখানে যে যার নয় সে দাবি করছে, সে অন্যায়ভাবে যদি দাবি করে, কোন জমি কোন জবরদখল করে দাবি করছে এটা আমার, জোর করে দাবি করছে, তাহলে এই রকম ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে দলভুক্ত নয়। আর একটা বাড়তি কথা এখানে বলা হয়েছে, ওয়ালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে নিজের ঠিকানা যেন জাহান্নামে বানিয়ে নেয়। আর ওমান দা রাজুলান বিল কুফর ও কালা আদু আল্লাহ আলাই সে কাদালে কিল্লা হারা আলে, যে ব্যক্তি মুসলিমকে কাফের বলবে কিংবা আল্লাহর দুশ্মন বলবে, অথচ সে তা নয়, সে নিজেই কাফের হয়ে যাবে অথবা আল্লাহর দুশ্মন হয়ে যাবে। চোদ্দ নম্বর হচ্ছে ধোকাবাজি করা। কোন মুসলিম ধোকাবাজি করতে পারে না, ফাঁকি দিয়ে প্রতারণা করে ঠকিয়ে অন্যের সম্পদ হরণ করতে পারে না, ধোকাবাজি মুসলিমের আচরণ হতে পারে না। ধোকাবাজি তো আজকাল জানেন মাশাআল্লাহ, নেটের মাধ্যমে কত রকম ধোকাবাজি। আমি তো সেদিনে ফেসে গিয়েছিলাম বলে খালি খালি খালি এটা দিই নাই, কি বলে এটাকে, পাসওয়ার্ড, আমি অ্যাকাউন্ট নম্বর দিয়ে ফেলেছি, ভিসা কার্ড নম্বর দিয়ে ফেলেছি, আর এমন মানে কি বলবো মোহিত হয়ে গেছিলাম, যখনই পাসওয়ার্ডটা চেয়েছে আর আমি, হ্যাঁ আমি তো বুঝতে পেরেছি সর্বনাশ, পাসওয়ার্ড তো ব্যাংক ছাড়া কাউকে দেওয়া যাবে না, তখন আমার হুঁশ হলো, বুঝতে পারছে না, হ্যাঁ হয়ে গেছিল, সমস্ত টাকা মিনিটের মধ্যে চলে যেত। কিভাবে ধোকা দিয়ে ব্যাংক থেকে ডাকাতি করছে, সাইবার ক্রাইম বলছে এগুলো, তো কত ধোকাবাজি করছে, ধোকাবাজি টাকা নিয়ে স্কুলে ভর্তি করে দেবো, কলেজে ভর্তি করে দেবো, চাকরি করে দেবো বলে কত ধোকাবাজি করছে, বিদেশ নিয়ে যাবো, বিদেশে চাকরি দেবো বলে কত টাকা নিচ্ছে, লাখ লাখ টাকা নিয়ে তারপরে গায়েব, এইভাবে ধোকাবাজি করছে। মুসলিম ধোকাবাজ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাসসানা ফালাইসা মিন্না ওয়াল মাকরু ওয়াল খিদাউ ফিন্নার, যে ব্যক্তি আমাদেরকে ধোকা দেয় সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, ধোকাবাজ ও চালবাজ জাহান্নামে যাবে। এমনিতেই সব শাস্তি বুঝতেই পারছেন যে জাহান্নাম। বেশ, তো মোট কথা হলো কি, ধোকাবাজি, এটা কিভাবে হয়েছিল ধোকাবাজি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্কেটে গেলেন, গিয়ে দেখলেন যে খাদ্য এভাবে গম সম্ভবত এভাবে রাখা আছে, ভিতরে হাত ভরে দিলেন। দেখছেন মানে নেতাদের, দেশের রাষ্ট্র নেতা যারা হবে তাদের উচিত কি খবর নেওয়া, মার্কেটে কি চলছে খবরই নেই, এখানে কি চলছে তোমার খবর নেই, তুমি রাষ্ট্র নেতা হয়ে বসে আছো, এইভাবে হাত ঢুকিয়ে দেখছেন তো ভিতরে ভিজে লাগছে। তো বলছে মা হা দা ইয়া সাহেবাত তাইম, কি ব্যাপার তুমি এরকম? আসাবাত সুসামায়া রাসূলুল্লাহ, রাতে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে তো বৃষ্টি যদি হয়েছে তো ভিজেগুলো উপরে রাখলে না কেন, লোকে দেখত, ওই লোকে ভিজে কিনলে পরে তার দর দাম করে কিনত, কিন্তু এ তো ধোকা অবস্থায় দিচ্ছ। দেখছেন এই যারা সবজি বিক্রি করছে, সবজি বিক্রি করছে কিসটাকে কিভাবে, আল্লাহ আকবার, এইভাবে কিসটাকে তুলে দিয়ে তারপরে মানছে, বা ইয়ের নিচে সাতালের নিচে টাইট করে মানছে, আর ওপরে সামান্য কিছু দিয়ে মনে হচ্ছে এক সাতাল, পুরো বালতিটাই কি আছে, টমেটো আছে, আঙ্গুর আছে, এরা ধোকাবাজ না। আমি একজনকে বললাম তো, সে বলছে সবাই জানে, সবাই জানে, আমরা সবাই না, আমি আমি ঠকে গেলাম, আমি টমেটো নিয়ে গিয়ে বাড়ি দিয়ে গিয়ে নিচারে এতটুকু এক কিলো হবে না, তা সবাই জানে, কি করে জানলো, উল্টে আমাকে ফতোয়া জিজ্ঞেস করছে, সবাই জানে তো হালাল হবে না, না সবাই জানলো হালাল হবে না, কারণ আমি জানি না, আমি জানতাম না যে এরকম করে তুমি আমাকে দিচ্ছ, এ হচ্ছে ধোকাবাজি। তোমার যদি মাল ওই চার পাঁচ রিয়ালেই বিক্রি করতে হয় সাতাল, তো যতটুকু দিতে পারবে তুমি দাও, পরিষ্কার দাও, সবাই মানুষ কিনতে বাধ্য, আর তুমি এরকম চালবাজি করে ধোকাবাজি করে কেন মানুষকে ঠকিয়ে খাচ্ছ। এসব হচ্ছে জাহান্নামের কাজ, জাহান্নামে যাওয়ার কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হামারা আলাইনা সিলা ফালাইসা মিন্না ওয়া মান গাসনা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, যে আমাদের উপর অস্ত্র তোলে আর যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। অন্য এক বর্ণনায় আছে যেটা বললাম আগে যে ওই খাদ্যের ব্যাপারে, সুতরাং ধোঁকা দিলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে খারিজ হয়ে যেতে হবে। পনেরো নম্বর হচ্ছে প্রতিযোগিতায় ধোঁকাবাজি করা, এটা একটা খাস ধোঁকাবাজি, এর জন্য আলাদা বয়ান এসছে, এই জন্য আলাদা করে বলা হচ্ছে, তাহলে ধোঁকাবাজি এত সামিল। প্রতিযোগিতায় ঘোর দৌড় প্রতিযোগিতায় অনেক সময় হয়, প্রতিযোগিতার সময় ঘোড়ার পশ্চাতে কিছু দ্বারা দ্রুত চলার সহায়ক বানিয়ে নিয়ে পুরস্কার জেতা বৈধ নয়। কেমন ঘোড়া চল সাধারণভাবে চলে, কিন্তু এমন কোন সিস্টেম করা যেমন পিন টিন থাকে, এভাবে পিন মূল্যে পান মারলে পরে কি হয়, ঘোড়া খুব স্পিডে ছোটে, তো এইভাবে ধোকা দেওয়া হয়, মানে পাশে যে প্রতিযোগী আছে সে করছে না আপনি করছেন, তো এরকম করলে ঘোড়া চলাকালে যে প্রথম স্থান দখল করে এভাবে অন্যজনকে ধোকা দিয়ে পুরস্কার জেতা, এটা জায়েজ না, এটা সে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। নম্বর ১৬, সুর করে কোরআন পাঠ না করা। আপনি কোরআন পড়তে জানেন কিন্তু সুর করেন না, মানে চেষ্টাই করেন না, আপনি করতে পারেন কিন্তু, হ্যাঁ অনেকের গলা ফাটা গলা, তো ঢেকির মতো ফাটা গলা, তার কি করবে সেটা আলাদা কথা, কিন্তু আপনার যেমনই গলা হোক একটু তো সুর সার আছে, নাকি একবারই সার শূন্য, সুর শূন্য একবারেই বেসুরও গলা, তা হতে পারে না, কণ্ঠে সুর আছে, আপনি সুর করে কোরআন পড়বেন। মুসলিমের রীতি হল আল্লাহর কিতাব সুরেলা কণ্ঠে পাঠ করা, কেউ তা সুর করতে সুর করে পড়তে না চাইলে সে তাদের পথ থেকে চ্যুত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাইয়িনুল কোরআন বিআসওয়াতিকুম ফাইন্না সাউতাল হাসানা ইয়াজিদুল কোরআনা হুসনা, তোমরা সুমিষ্ট শব্দ দ্বারা কোরআনকে সৌন্দর্য মণ্ডিত করো, কারণ মধুর শব্দ কোরআনের সৌন্দর্য বৃদ্ধি করে। এই জন্য কারীরা দেখেছেন কি সুন্দর সুন্দর স্বরে পড়ে, আর সেই সুর শুনলে পরে কত সুন্দর লাগে। আপনার হারামে নামাজ পড়েছেন, বহু ইমামের পিছনে সবারই সুর ভালো, কিন্তু তার মধ্যে একজন ইমাম খাস আছেন, কে, যাকে আমরা সুদাইসি বলি, সুদাইসি না সুদেশ, তো এই সুদেশ সাহেব যখন কেরাত পড়েন তখন নিজেরাও কানেন আর অপরকেও কাঁদিয়ে ফেলেন, আল্লাহ মুস্তান, কত সুন্দর কোরআনের মধ্যে মানে তাসির সৃষ্টি হয়, প্রভাব সৃষ্টি হয় মনে, মানুষের মনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে ব্যক্তি মিষ্ট সুরে কোরআন পড়ে না সে আমার মধ্যে নয়, বা আমাদের তরিকা নীতি আদর্শ বহির্ভূত, সে আমার দলভুক্ত নয়। উক্ত হাদিসে বর্ণনাকারী আবু মুলাইকাকে জিজ্ঞাসা করা হল, হে আবু মুহাম্মদ, যদি কারো কণ্ঠ সুন্দর না হয় তাহলে আপনার রায় কি? উত্তরে তিনি বললেন, যথাসাধ্য সুন্দর সুরেলা করার চেষ্টা করবে, সে সুর করার চেষ্টা করবে কমসে কম, যতই ফাটা গলা হোক, তো এ হচ্ছে চেষ্টা করতে হবে মোট কথা। ১৭, বড়কে শ্রদ্ধা ছোটকে স্নেহ না করা। আপনি মুসলিম কিন্তু আপনার বড়কে আপনি শ্রদ্ধা করেন না, আলেম ওলামাকে শ্রদ্ধা করেন না, আপনার টিচার যারা উচ্চ পর্যায়ের বাচ্চা, বাপ চাচা এরকম মুরব্বী দাদা নানা এই শ্রেণী যারা মানুষ আছে, বয়োজ্যেষ্ঠ মানুষ, তাদেরকে শ্রদ্ধা করেন না, কিংবা ছোটদেরকে আপনি স্নেহ করেন না, তাদের প্রতি অহংকার দেখান, তাহলে মুসলিমের দলভুক্ত হতে পারবেন না। মুসলিম সমাজ হবে পরস্পরের প্রতি সম্প্রীতি ও সহানুভূতিশীল, তাদের বড়রা ছোটদেরকে স্নেহ করবে এবং ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করবে, ওলামা বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান দেবে এবং তাদের সঙ্গে আদবের সাথে কথাবার্তা বলবে। যারা তা করে না তারা মুসলিমদের দলভুক্ত নয়। আলেমদের দেখেছেন ফেসবুকে টেসবুকে কিভাবে আলেম কেউ করছে অবশ্য, আর জাহেলরা আলেমকে কিভাবে ছোট করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ শারফা কাবীরানা কিংবা হাক্কা কাবীরানা। যে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি দয়া করে না, স্নেহ করে না এবং আমাদের বড়দের সম্মান জানে না, অন্য এক বর্ণনায় আছে আমাদের বড়দের অধিকার চেনে না, জানে না। লাইসা মিন্না লাইসা মিন উম্মতি মান লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ লি আলিমিনা হাক্কা। যে সে ব্যক্তি আমাদের উম্মতে দলভুক্ত নয়, যে ব্যক্তি আমাদের বড়দের সম্মান দেয় না, ছোটদেরকে স্নেহ করে না এবং আলেমের অধিকার চেনে না। একজন আলেমের যে অধিকার হতে হয় সেটা তারা চেনে না। অনেক সময় আলেম আমাদের ইমাম হয়, আমাদের জামাতের ইমাম, ইমামের কদর রক্ষা করতে হয়, তাই না? অনেক ইমাম সাহেব আমাদের যা নামাজ পড়েন তার যে যথার্থ সম্মান আছে, কিন্তু অনেকে মানে চাচ্ছিল্য করে কি বলে মোল্লাজি, মোল্লা, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মোল্লা বলে তাচ্ছিল্য করে। অবশ্য অনেকে কাঠমোল্লা আছে, অনেকেই কাঠমোল্লা আছে, কিছুই জানে না কিন্তু ফতোয়া দেয়, কিন্তু তাদের সেটার দোষ। কিন্তু সবাইকে ওই মোল্লা বলে মানে তাচ্ছিল্য করা, এটা নিশ্চয়ই তার মনে সেই উম্মতের সেই মহব্বত নেই, সে আল্লাহ নবীর উম্মত হতে পারে না। নম্বর ১৮, মানুষের শত্রু সাপ, বিশেষ করে মানুষের শত্রু সাপ যে হত্যা করে না। সাপ চেনা না, এটা একটা জীব, একে মারা হবে না। না, তুমি মানুষের শত্রু সামনে এলো সে তাকে যদি হত্যা না করো তো সে তো মানুষ হত্যা করবে। সুতরাং মানুষের শত্রু সাপ যে হত্যা করে না সেও কিন্তু উম্মতের মধ্যে থাকতে পারে না। উক্তুল হাইয়াত কুল্লুহুন্না ফামান খাফা সারাহুন্না ফালাইসা মিন্নি। তোমরা সর্বপ্রকার বিষধর সর্ব হত্যা করো, বিষধর যে হবে বা যেগুলো বিষধর নয় সেগুলো তো কোনো ক্ষতি করছে না, তাকে মারা যাবে না। যে ব্যক্তি কোনো বিষধর সাপ দেখে এবং তার হামলার ভয়ে তাকে মেরে না ফেলে, মনে করছি যে মারলে পরে আমাকে হয়তো মেরে ফেলবে কিনা, এরকম ভয় করা যাবে না, বরং তাকে মেরে ফেলতে হবে, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। নম্বর ১৯, মোছ বা গফ না ছাটা, মোছাল হয়ে থাকা। নিয়ম হচ্ছে কি, দাড়ি ছেড়ে দাও আর মোছ কি করো, মোছ কি চাঁচতে হবে না ছাঁটতে হবে, বাসানন্দা ব্লেড দিয়ে ছাঁটতে হবে মোছ, নাকি ছাঁটতে হবে কাঁচি দিয়ে? কাঁচি দিয়ে ছাঁটতে হবে। তো কাঁচি দিয়ে যে মোছ ছাঁটে না, লম্বা করে টাঙ্গি মোছ, কারো দেখা যাবে যে তার আবার যদি চা করার পরে ছাঁকনি লাগবে না, ওই চা খাওয়া যাবে আর কি, ওতে চা আটকে যাবে, অনেকে পানি, হ্যাঁ, তো এরকম মোছ আছে, মোছক মানে মোছাল মানুষ। তো এরকম যদি কেউ হয় মোছ না ছাটে মোটেই, তাহলে বুঝতে পারছেন যে গোঁফ ছাটা প্রকৃতিগত একটা শূন্যত, এই শূন্যতের বিরোধিতা করে যে লম্বা গোঁফ রাখে সে শেষ নবী উম্মতে দলভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াখুদ মিন শারিবিহি ফালাইসা মিন্নে, যে ব্যক্তি তার মোছ ছাটে না সে আমার দলভুক্ত নয়। আর মোছাল ব্যক্তি মুসলিমদের দলভুক্ত নয়, যেহেতু লম্বা বা টাঙ্গি মোছ রাখার অভ্যেস হচ্ছে অমুসলিমদের। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া খুযুশ শাওয়ারিব ও গাইরু শিয়াবাকুম লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ান নাসারা। তোমরা দাড়ি বাড়াও, মোছ ছোট করো, পাকা চুলে কালো ছাড়া অন্য খেজাব লাগাও, সাদা চুল রাখা যাবে না, সাদা চুল রাখা হারাম তা বলছে না, ওরা বলছেন যে একই দলিল হারাম হতে হয় কিন্তু বলছেন কষ্টকর, এই জন্য হারাম নয়, তবে সুন্নত হল সাদা দাড়ি চুলকে কি করতে হবে, কালো ছাড়া অন্য রং দিয়ে রাঙিয়ে নিতে হবে। কেন? কারণ হচ্ছে ইহুদি ও নাসারার সাদৃশ্য অবলম্বন করো না। বোঝা গেল, ওরা লম্বা মোছ রাখত সে যুগে, এখন জানি না কি করে না করে, হয়তো সম্ভব হয়েছে, কিন্তু সেই যুগে যেটা সেটাই আমাদের শরীয়ত, তাই না? এখন যদি নাসারারা খ্রিস্টানরা মুশরিকরা দাড়ি রাখে তাহলে আমরা দাঁড়িয়ে চাচব না, সেখানে তখন যেটা শরীয়ত হয়ে গেছে সেটাই মানতে হবে। মোট কথা হচ্ছে, খালিফুল মুশরিকিনা আহফু শাওয়ারিবা ও আহফুল লিহা, তোমরা মুশরিকদের অন্যথা আচরণ করো, তোমরা মোট ছেটে ফেলো এবং দাড়ি ছেড়ে দাও। এই হল কি হল মোটামুটি ১৮টা মানে ইয়ে আর কি কর্ম, যে কর্ম করলে পরে মানুষ উম্মত থেকে বের হয়ে যায়। আচ্ছা, মোছের পানি হারাম কথাটা শুনেছেন? মোছের পানি হারাম কথাটা কি ঠিক? মোছের পানি হারাম কথাটা ঠিক না, তবে এখানে উদ্দেশ্য হল যে মোছ যদি লম্বা থাকে সেই মোচটাকে খাটো করে ফেলো, কিন্তু তার মানে যে মোচে পানি ঠেকে যায় হারাম হয়ে যাবে তা না। মানে অনেক সময় কি যে মোচ যেটা এই মোচে ধরুন সবসময় কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে পানিতে ফুঁক দিয়ে খাওয়া নিষেধ আছে তাই না? তা বলে পানি পড়া খাওয়া নিয়ে তার কোরআন পড়া আলাদা কথা, কিন্তু পানিতে ফুঁক দিয়ে খাওয়া নিষেধ। কেন? কার্বন ডাইঅক্সাইড দিতে কোনো ক্ষতি হতে পারে, পানির বাইরে পানি খাওয়ার সময়ে পানির বাইরে নিঃশ্বাস ফেলতে হবে। তো যে কোনো খাবার, যে কোনো খাবার ফুঁক দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? মায়েরা দেখবেন শিশুদেরকে খাবার খাওয়াচ্ছে ফুঁক দিয়ে খাওয়াচ্ছে না, এটা ঠিক না। বরং কিছু দিয়ে পাখা টাখা দিয়ে, যেমন আমাদের বাসান আমরা একটু পরে দেখবেন কি করছে, তো এইরকম ধরনের পাখাওয়া করে আপনি ঠান্ডা করে নেন। কিন্তু আপনি ফুঁক দেবেন চায়ে ফুঁক দিয়ে, অনেকে সুরুক সুরুক করে চা খায় না, এটা জায়েজ না। তো মোচ সবসময় আপনার নিঃশ্বাস ছাড়ছেন কার্বন ডাইঅক্সাইড থাকছে আর মোচে নোংরা লাগছে। কারণ আমরা যে নিঃশ্বাস ছাড়ি তাতে শুধু হাওয়া না, হাওয়ার সাথে কি থাকে? জলীয় বাষ্প থাকে, জলীয় বাষ্প থাকে আপনার ভিতরে, যে মানে আর্দ্রতা আছে সেই আর্দ্রতা আপনার ওই হাওয়ার সাথে বেরিয়ে আসে তাই না? তার জন্য মোচে কি হয়ে যায়, ওই শ্রেণীর কিছু লেগে যায়, কার্বন ডাইঅক্সাইডে কিছু লেগে যায়, আর সেটা যদি আপনি পানির সঙ্গে মিশে খান তো ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। এই জন্য বলা হয় যে মোচটা ছোট করো যাতে মোচের সঙ্গে তোমার খাবার বা পানি লেগে না যায়। কিন্তু তার মানে এই নয় যদি বাই চান্স মোচে থেকে যায়, আমাদের এখন ছোট মোচ আছে, পানি খেতে গেলাম হুঁস করে লেগে গেল মোচে, পানি থেকে হারাম হয়ে গেল না, পানি চেষ্টা করবেন যাতে মোচে না লাগে। কিন্তু মোচের পানি হারাম এর কোন দলিল শরীয়তে পাওয়া যায় না। আশা করি 19টা ব্যাপার শুনলেন। আমরা চেষ্টা করব যে এগুলো মানব যাতে আমরা আল্লাহ নবীর উম্মতে সামিল থাকতে পারি। এগুলো স্পষ্টভাবে বলা হয়েছে, যেগুলো স্পষ্টভাবে বলা হয়নি অনেক কাজ আছে যেগুলো মুসলমানদের কাজ না। সুতরাং আমরা মুশরিকদের বিরোধিতা করার চেষ্টা করবো। এই যে আজকাল দেখেছেন যে একটা মৌসুম চলছে তাই না, মৌসুম চলছে মুসলিম ও মুসলিম মিলে যেন একটা কেমন আমে যে উৎসবে মেতে উঠেছে। তো এটা তো মুসলিমদের কাজ না, মুসলিমদের কাজ মুসলিমরা করবে, মুসলিমদের ধর্ম মুসলিমরা মানবে, ওদের ধর তাদের মুসলিমদের ধর্ম মুসলিমরা মানবে। তো তাদের সঙ্গে একসঙ্গে বসবাস করব ঠিকই, কিন্তু তাদের শিরকে সামিল হব এটা তো হতে পারে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন তাহলে কেন বলা হয়েছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমরা করো, তোমাদের যা আছে তাই করো, কিন্তু উৎসব যেটা সে উৎসব তো শিরকের অনুষ্ঠান। এমনকি মুসলমান, মুসলমান যদি মাজারে উরস করে সেখানে যেতে পারবেন? মাজারে মুসলমানদের মাজারে যেতে পারবেন না, সেখানে আপনি মেলা দেখার জন্য যেতে পারবেন না, সেখানে সস্তা কোনো জিনিস যদি বিক্রি হয় আপনি কিনতে পারবেন না, সেখানে যদি কিছু দান করা হয় সেই দান আপনি গিফট দেওয়া হচ্ছে গিফট আপনি নিতে পারবেন না তাই না? যদি কেউ সেখান থেকে কিনে নিয়ে এসে মিষ্টি কিনে আপনাকে খেতে দেয় আপনি খেতে পারবেন না। তো এই হচ্ছে মানে মুসলমান, মুসলমানের স্বাতন্ত্র থাকবে, স্বকীয়তা বজায় থাকবে, পৃথক বৈশিষ্ট্য থাকবে। এ নয় যে সবার সঙ্গে কি হয়ে যাবে, দুধে চিনির মতো মিশে যাবে। আমাদের প্রত্যেক উম্মতের মানে স্বকীয় বৈশিষ্ট্য আছে, নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।